وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه هلك عني سلطانيه جار আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমায় যদি আমার আমল নামা দেওয়া না হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যু যদি শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه فرشتا دركي بلاها بي ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে অতঃপর তাকে শৃঙ্খলিত করো সত্তর গজ দীর্ঘ এক শিকলে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون অতএব আজকের দিন এখানে তার কোনো সুরিদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত মিশ্রিত পূজ ব্যতীত গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون তোমরা যা দেখো আমি তার শপথ করছি এবং যা তোমরা দেখো না তার নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত এবং এটা কোনো কবির কালাম নয় তোমরা কমই বিশ্বাস করো এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয় তোমরা কমই অনুধাবন করো এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতঃপর কেটে দিতাম তার গ্রীবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين এটা الله ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আরোপ করবে وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم নিশ্চয়ই এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন